কে বলে বলে রে গোর বাড়ি বালানাই আমার, কি গোর বানাইমু আমি, কি গোর বানাইমু আমি, সুন্দর মাজার লোকে বলে। লোকে বলে বলে রে গোর বাড়ি বালানাই আমার, লোকে বলে ও বলে রে গোর বাড়ি বালানাই আমার, কি গোর বানাইমু আমি, কি গোর বানাইমু আমি, সুন্দর মাজার লোকে বলে। ও বলে রে গোর বাড়ি বালানাই আমার, লোকে বলে ও বলে রে গোর বাড়ি বালানাই আমার। ভাবিয়া হাসন রাজা গোর দুয়ার না বাঁধে, হাইরে এই ভাবিয়া হাসন রাজা গোর দুয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবা লাই, কোথায় নিয়া রাখবা লাই, আর লাগিয়া কাঁদে লোকে বলে। ও বলে রে গোর বাড়ি বালানাই আমার, লোকে বলে ও বলে রে গোর বাড়ি বালানাই আমার। বালা কইরা গোর বানায়া কদিন থাকমু আর, হাইরে বালা কইরা গোর বানায়া কদিন থাকমু আর, আইনা দিয়া চাইয়া দেখি, আইনা দিয়া চাইয়া দেখি, আকনা চুলা মার লোকে বলে। ও বলে রে গোর বাড়ি বালানাই আমার, ও লোকে বলে ও বলে রে গোর বাড়ি বালানাই আমার। আগে যদি জানতো হাসো বাঁচব কতদিন, হায়রে আগে যদি জানতো হাসো বাঁচব কতদিন, বানাইতো দালান কোঠা, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে। ও বলে রে গোর বাড়ি বালানাই আমার, লোকে বলে ও বলে রে গোর বাড়ি বালানাই আমার, কি গোর বানাইমু আমি, কি গোর বানাইমু আমি, সুন্দর মাজার লোকে বলে। ও বলে রে গোর বাড়ি বালানাই আমার, ও লোকে বলে ও বলে রে গোর বাড়ি বালানাই আমার।